পেটকাঠি চাঁদিয়াল, পেটকাঠি চাঁদিয়াল, মোমবাতি বক্কা, আকাশে ঘুড়ির ঝাঁক, মাটিতে অবজ্ঞা। পেটকাঠি চাঁদিয়াল, মোমবাতি বক্কা, আকাশে ঘুড়ির ঝাঁক, মাটিতে অবজ্ঞা। বয়স বারো কি তেরো, বয়স বারো কি তেরো, রিক্সা চালাচ্ছে, আকাশে ঘুড়ির ঝাঁক, ছেলেটাকে ডাকছে। বয়স বারো কি তেরো, বড় জোর চোদ্দ, রিক্সা চালাতে শিখে নিয়েছে সে সত্য। ছেলেটার মন নেই প্যাডেলে বা ছাক্কায়, ছেলেটার মন নেই প্যাডেলে বা ছাক্কায়, ওই তো লেগেছে প্যাঁচ চাঁদিয়ালে বগ্গায়। সান্দেয়া মান যায় বগ্গা ভোকাট্টা, ছেলেটা চেঁচিয়ে ওঠে এই নিয়ে আটটা। সবার বাবুটি ভাবে দেরি হয়ে যাচ্ছে, বিচ্ছু ছোড়াটা বড় আস্তে চালাচ্ছে। ওই ছোড়া, আরে ওই ছোড়া মোল যা, আটটা তো তোর কি, সবার বাবুটি দেনে রেগে মেগে হুমকি। বাবুর খেকানি শুনে সম্বিত ফিরে পায়, ছেলেটা যে করে হোক রিক্সা চালিয়ে যায়। এ কিশোর পারবে কি এই বোঝা টানতে, এই বাবু কোনোদিন পারবে কি জানতে। এ কিশোর পারবে কি এই বোঝা টানতে, এই বাবু কোনোদিন পারবে কি জানতে। যে ছেলেটা প্রাণপণে রিক্সা চালাচ্ছে, মুক্তির ঘুড়ি তাকে খবর পাঠাচ্ছে। পেটকাঠি চাঁদিয়াল, মোমবাতি বক্কা, আকাশে ঘুড়ির ঝাঁক, মাটিতে অবজ্ঞা।